الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء فإنهم خلقت من ضلع متفق عليه যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই পৃথিবীতে মানুষ এসেছিল একা, আল্লাহ পাক তার জন্য জোড়া সৃষ্টি করলেন হাওয়াকে দিয়ে, ফলে দুইজন মানুষের মাধ্যমে এই পৃথিবীতে মানুষের আবাদ শুরু হয়েছে। আর এই দুইজনকে দিয়ে একটি পরিবার গঠন করা হয়েছে, ফার্স্ট ইউনিট অফ ম্যানকাইন্ড। পুরুষ প্রথম সৃষ্টি, পুরুষের পাঁজর থেকে নারী সৃষ্টি, আর এই জন্য একে অপর থেকে কোনো অবস্থাতেই বিচ্ছিন্ন হতে পারে না। হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, নারীরা তোমাদের পোশাক এবং তোমরা নারীদের পোশাক। পোশাক যেমন দেহ থেকে বিচ্ছিন্ন করা যায় না, নারী এবং পুরুষ পরস্পরকে বিচ্ছিন্ন করতে পারে না। পুরুষ থেকে যেহেতু নারীর জন্ম, সেজন্য নারী সবসময় পুরুষের মুখাপেক্ষী। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষ সবসময় নারীদের উপরে কর্তৃত্বশীল। নারীকে আল্লাহ পাক দুর্বল করে সৃষ্টি করেছেন দৈহিকভাবে, পুরুষকে শক্তিশালী করে সৃষ্টি করেছেন দৈহিকভাবে। এর কারণ, নারী যেন পুরুষের দ্বারা সবসময় নিরাপদ থাকে। নারীর নিরাপত্তার স্বার্থে আল্লাহ পাক পুরুষকে নির্দেশ দিয়েছেন, আবার পুরুষ তার নিজের দুনিয়াবি জীবনে চলার স্বার্থে নারীকে নিরাপত্তা দিতে বাধ্য। একজন নারী তিনি মা, সন্তান তার জন্য জীবন দেবে ছেলে। একজন নারী যখন স্ত্রী, স্বামী তখন তার জন্য জীবন দেবে। একজন নারী যখন বোন, ভাই তার জন্য জীবন দেবে। একজন নারী যখন কন্যা, পিতা তার জন্য জীবন দেবে। একজন নারীকে প্রোটেকশন দেওয়ার জন্য তার দেহরক্ষী হিসেবে চারজন পুরুষকে আল্লাহ পাক মজুদ করে দিয়েছেন। এই নিরাপত্তা বেষ্টন দিয়ে নারীকে আল্লাহ রেখে দিয়েছেন। নারীর মর্যাদা, নারীর সম্মান, নারীর ক্ষমতায়ন যেটাই বলেন এখানেই নিহিত আছে। এই নিরাপত্তা বেষ্টনী ভঙ্গ করে যখনই নারী বেরিয়ে আসে বাজারে, তখন সে ক্ষমতাহীন হয়ে পড়ে। তাকে রক্ষা করার জন্য সারা দেশ চেষ্টা করল, কেউ তাকে ঠেকাতে পারে না। নারীর এবং পুরুষের সমন্বয়ে একটি পরিবার গঠিত হয়, তাদের মাধ্যমে পরিবারে সন্তান আসে, সন্তানের মাধ্যমে পরিবার এবং সমাজ ক্রমেই সমৃদ্ধি লাভ করে। যদি সন্তান দুনিয়াতে না আসত, এই পৃথিবী আবাদ হতো না, স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছুই সম্ভব ছিল না যদি মানুষের সন্তান না হইত। পৃথিবীর উন্নতি নির্ভর করে সন্তান আগমনের উপরে, আর এই সন্তান মানুষ হওয়া, সুসন্তানে পরিণত হওয়ার মূল প্রশিক্ষণ কেন্দ্রই হচ্ছে তার পরিবার। পরিবার যদি ইসলামী পরিবার না হয়, ওই পরিবার হবে অশান্তির এবং আরো বলা যেতে পারে মানুষের জীবনে অসুখের একটা কেন্দ্র। ওটা কোন মানুষ কখনোই একা বাঁচতে পারে না, তার সহযোগী সবসময় প্রয়োজন হয়। আর এ কারণে সুন্দর পরিবার গঠনের স্বার্থে আল্লাহ এবং তার রসুল আমাদেরকে দিক নির্দেশনা দান করেছেন। একটি পরিবারের তিনটা স্তর থাকে। প্রথমে স্বামী স্ত্রীর দিয়ে পরিবার শুরু হয়, এরপরে এই স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান আসে, তখন ওনারা হয়ে যান বাপ মা, আর একটা ক্যাডা শুরু হয়ে যায়। আর ওই সন্তানের নিজস্ব দায়িত্ব পড়ে যায় বাপ মার সঙ্গে সম্পর্ক রাখা। ফলে স্বামী স্ত্রী, পিতামাতা এবং সন্তান, এই তিনটি স্তর সৃষ্টি হয় একটা পরিবারে। আর এই তিনটি স্তরের মধ্যে সমন্বয় না থাকলে ওই পরিবার ধ্বংস হয়ে যায়, শান্তি সেখান থেকে হারিয়ে যায়। এই পারিবারিক বন্ধন যত দৃঢ় সে পরিবারে শান্তি তত বেশি। আর পারিবারিক বন্ধন থেকে আস্তে আস্তে সৃষ্টি হয়ে যায় আত্মীয়তার বন্ধন। আর আত্মীয়তার বন্ধনের মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ়তা লাভ করে। পরিবার, সমাজ এবং বৃহত্তর অর্থে পুরো দেশ আপন হয়ে যায়। দেশের প্রতি মানুষের এই যে আগ্রহ আকাঙ্ক্ষা, এই সৃষ্টি হয়ে যায় তখন যখন তার পারিবারিক বন্ধন অটুট থাকে। মানুষ প্রবাসে যে দেশেই থাক না কেন, সেখান থেকেই বাংলাদেশে তার পরিবারের খোঁজ খবর নেয়, তার পিতামাতা, তার স্ত্রী কন্যা, তার সন্তানাদি, এদের সঙ্গে তার শিকড়ের সম্পর্ক থাকে। পানির গভীরে শাপলা ফুলের মূল থাকে, উপরে ফুল থাকে, যতই ঝড় বন্যা হোক না কেন ফুল ছিঁড়ে যেতে পারে, মাটির তলায় নিহিত ওই শিকড় কিন্তু ছিন্ন হয় না। পিতামাতার রক্তের সম্পর্ক সন্তানের সঙ্গে যেটা গড়ে ওঠে, সন্তান যেখানেই থাক না কেন ওই শিকড় কিন্তু সে ভুলে না। এই বন্ধন সুদৃঢ় রাখার জন্য শুধু রক্ত সম্পর্কেই যথেষ্ট নয়, তার সঙ্গে আদর্শিক এবং নৈতিক সম্পর্কও জরুরি হয়। সেই সম্পর্ক যদি দৃঢ়তা লাভ না করে আস্তে আস্তে রক্ত সম্পর্ক হালকা হয়ে যায়। সেজন্যই তো আজকে আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকায় ছেলেরা মাকে হত্যা করছে, ভাই ভাইকে মেরে ফেলছে, কারণ তাদের মধ্যে রক্তের সম্পর্ক থাকলেও নৈতিক সম্পর্ক অত্যন্ত ক্ষীণ বা দুর্বল হয়ে গেছে। বস্তুবাদী সম্পর্ক বৃদ্ধি পাওয়ার কারণে রক্ত সম্পর্ক হারিয়ে গেছে। নাটোরে যে দুই ভাই তার মাকে হত্যা করল শুধু এক বিঘা জমির জন্য, বাপ চেষ্টা করো ভাইদেরকে ঠেকাতে পারেনি, কারণ বস্তুবাদ দুনিয়াবী স্বার্থ তার মধ্যে রক্তের সম্পর্ককে তুচ্ছ জ্ঞান করেছে। এ কারণে শুধু রক্ত সম্পর্ক দিয়ে পরিবার গড়ানো সম্ভব নয় যদি না সেখানে আদর্শিক সম্পর্ক এবং নৈতিক সম্পর্ক জোরদার না হয়। যে পরিবারে আদর্শিক এবং নৈতিক সম্পর্ক জোরদার সেই পরিবারটাই এই পৃথিবীতে সবচেয়ে সুখী পরিবার। قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء بالخير, তোমরা নারীদেরকে নসিহত করে উপদেশ দাও, উত্তম উপদেশ দাও, কারণ তারা তোমাদের পাদরের হাট থেকে সৃষ্টি, তাদের মধ্যে ব্যবহার অনেক সময় আঁকাবাঁকা হতে পারে, এগুলোকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। স্ত্রী যদি ছোটখাটো অপরাধও করে সেগুলো ক্ষমা করবে। খবরদার মনে রেখো, তুমি এবং সে কেউ কারো থেকে পৃথক হতে পারবে না। হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন, নারীদের প্রতি সুবিচার করো। যদি তোমার দুজন স্ত্রী থাকে, যদি একজনের ব্যাপারে তুমি অবিচার করো, কিয়ামতের মাঠে তোমার দেহের একটা অংশ সাক্কুহু সিক্ত, তোমার দেহের একটা অংশ পতিত অবস্থায় তুমি উঠবে কিয়ামতের মাঠে, একটা দেহ অংশ তোমার থাকবে না। অতএব সাবধান হে উম্মতে মুহাম্মাদী, স্ত্রীদের প্রতি অবিচার করো না। অনেকের ঘরে দুই স্ত্রী আছে, একজন নিয়ে আপনি খুব আনন্দ করেন, আর একজনের দিকে ফিরেও তাকান না। সাবধান, হাদিসটা মনে রাখবেন, কিয়ামতের মাঠে আপনাকে উঠানো হবে, দেহের একটা অংশ শূন্য অবস্থায় থাকবে না, বাকি বিচার কি হবে তাতে বুঝতেই পারছেন। খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুন লি আহলিহি, রাওয়াহু তিরমিজি আবু দাউদ। তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম, তার স্ত্রীর কাছে উত্তম। মনে রেখো, আনা খায়রুন লি আহলি, আমি আমার পরিবারের সবচেয়ে উত্তম ব্যক্তি। এটা হলো স্বামীদের ব্যাপারে নসিহত। স্বামীদেরকে অবশ্যই স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, বলা আছে। প্রশ্ন করা হলো, হে রসুল, স্ত্রীদের প্রতি আমাদের হক কি? আল্লাহ নবী বললেন, অন্তত্রেম মা টাইমটা, তুমি যা খাও তাই তোমার স্ত্রীকে খাওয়াও, তুমি যা পরিধান করো তাই স্ত্রীকে পরিধান করাবে। ওলা তো কব্য, খবরদার তাদেরকে মন্দ কথা বলো না, সবসময় তাদেরকে ভালো কথা বলো। তিরমিজি, এটা হলো স্বামীদের প্রতি হেদায়ত। নারীদের প্রতি হেদায়ত কি হচ্ছে? আল্লাহ রাসূল বলছেন, দেখো আমি যদি কাউকে নির্দেশ দিতাম যে আল্লাহ ব্যতীত অন্যকে সেজদা করো, তাহলে লা কুনতু আমরুকুম আন তাসজুদা লি আজওয়াজিকুম, আমি তোমাদেরকে নির্দেশ দিতাম নারীরা যেন তার স্বামীদেরকে সেজদা করে। তাহলে স্বামী কেমন শ্রদ্ধা এবং মর্যাদা পাওয়ার যোগ্যতা রাখে স্ত্রীর কাছে, এই একটা হাদিসে যথেষ্ট। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বাগলাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত রাওয়াহু আবু ইয়ালা ফিল হিলিয়া বিসনাদিন হাসান। যে কোনো স্ত্রী যে পাঁচ সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, স্বামীর আনুগত্য করে এবং নিজের সতীত্ব বজায় রাখে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করুক তার খুশি। সুবহানাল্লাহ, মহিলাদের জন্য এর চেয়ে বড় সুসংবাদ আর নাই। স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার আপনারা বুঝতে পারলেন। স্বামী যা খাবে স্ত্রীকে তাই খাওয়াবে, স্বামী যা পড়বে স্ত্রীকে তাই পড়বে, স্বামী যে অবস্থার স্ত্রীকে সে অবস্থা মেনে নিতে হবে, এই বিষয়ে স্বামী স্ত্রী উভয়েরই চিন্তার অবকাশ আছে। অনেক স্ত্রী স্বামীর ঘর করে পছন্দ করছেন না, যেহেতু স্বামী তাকে তার চাহিদা মতো কাপড় চোপড় কিনে দিতে পারেন না, এটা বাড়াবাড়ি, এটা অন্যায়। যখনই বিবাহ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী পরস্পরের এক দেহে লীন হয়ে যাচ্ছে, একে অপরের দুঃখে দুঃখিত হবে, একে অপরের সুখে সুখী হবে, দুজনের ধ্যান জ্ঞান এক জায়গাতেই থাকবে, ডাইনে ভাবে কোনোদিন কোন চিন্তাধারা বিক্ষিপ্ত বা প্রক্ষিপ্ত হবে না। স্ত্রীর ধ্যান জ্ঞান থাকবে স্বামীকে নিয়ে, স্বামীর ধ্যান জ্ঞান থাকবে স্ত্রীকে নিয়ে, অন্য কোন মহিলার দিকে তাকাবে না, চিন্তাও করবে না, ঠিক স্ত্রী অন্য কোন পুরুষের দিকে তাকাবে না, চিন্তাও করবে না। আর এই জন্যই পর্দা ফরজ করা হয়েছে, এই জন্য দৃষ্টি আনত রাখতে বলা হয়েছে। দুর্ভাগ্য আপনাদের ঘরে ঘরে টেলিভিশন ঢুকে গেছে, টেলিভিশনের মাধ্যমে প্রতিদিন আপনারা যে ছবিগুলো দেখেন তাতে আপনার স্ত্রীরও আপনার প্রতি আনুগত্য থাকবে না, আপনারও স্ত্রীর প্রতি মহব্বত থাকবে না, আছে কেবল সামাজিক বন্ধন হিসেবে। আর এই কারণে আজকে পাশ্চাত্য বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে। পাশ্চাত্যে কোন পরিবার এখন নাই, পরিবার ব্যবস্থা শেষ হয়ে গেছে। নাম কষ্ট বাহ্যিক লেভেল আছে অমুক অমুকের স্ত্রী, আসলে সে কতজনের স্ত্রী তা ঠিক নাই। কারণ তো এইগুলোই প্রতিনিয়ত যে চোখের সামনে আপনার ল্যাংটা মেয়ের ছবি দেখানো হয়, মারদাঙ্গা ছবি দেখানো হয়, সুন্দর সুন্দর পুরুষ দেখানো হয়, ওই মহিলা আপনার দিকে তাকাবে না, কারণ আপনার চেয়ে ওই চেহারাটা আরো সুন্দর। এরপরে মোবাইলের কারণে যেভাবে আজকাল অলক্ষে নারী পুরুষের সম্পর্ক সৃষ্টি হচ্ছে, সে সম্পর্কের কারণে অনেকের ঘর ভেঙে চলে যাচ্ছে, ছেলেদের ছেলে মেয়ে রেখে বউরা পালিয়ে যাচ্ছে অন্যের হাত দিয়ে। এগুলো আপনাদের হওয়ার হামেশা পত্রিকা দেখছি আমরা, খবর ও কাল মুআয়্যানা। আল্লাহ রাসূল বলছেন খবর শোনা চোখে দেখার মতো নয়, অর্থাৎ চোখে দেখাটা অধিকতর প্রভাব বিস্তার করে মানুষের উপরে। আপনি ক্যাসেট শোনেন তত বেশি প্রভাব বিস্তার করবে না, কিন্তু ভিডিও দেখেন এবং শোনেন আপনার প্রতি আরো বেশি প্রভাব বিস্তার করবে। এরপর যদি সামনে শুনে বক্তব্য শোনেন আরো বেশি প্রভাব বিস্তার করবে। আপনি টেলিভিশনের সামনে যখন বসতেছেন আপনি ওই যত আজেবাজে নোংরা ছবি দেখছেন আপনার পুরো হৃদয়ে জগৎটা উত্থল পাতল শুরু হয়ে যাচ্ছে। অতএব সাবধান, চোখের হিসাব একদিন আপনাকে দিতে হবে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলছেন তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয় জগৎ প্রতিটি বস্তু পৃথক পৃথক ভাবে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। অতএব সাবধান মুসলিম ভাইরা। আপনি হয়তো ভাববেন বিশ্বকাপ খেলা দেখার জন্য টেলিভিশন কিনেছি, জি না, বিশ্বকাপ খেলার মধ্যে এমন কিছু আপনি দেখেন যা আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে দেখতে পারবেন না। নিজের ঘরটাকে যদি আপনি ইমানদার করে গড়ে তুলতে না পারেন ব্যর্থ মানুষ আপনি। আপনি সারা দেশ শাসন করবেন, নিজের ঘরে আপনার মধ্যে শান্তি নাই। যে ব্যক্তি তার পরিবারের জীবনে অশান্তি ভোগ করে সে সার্বিক জীবনে অশান্তি ভোগ করে। পারিবারিক জীবনে যে তিনি শান্তিতে থাকেন তিনি রাষ্ট্রীয় জীবনের শান্তি পূর্ণ নেতা হিসেবে নিজেকে প্রচার করতে পারেন। পারিবারিক জীবনে যে অশান্তিতে ভোগেন তিনি রাষ্ট্রীয় জীবনেও ব্যর্থ, সাংগঠনিক জীবনেও ব্যর্থ। আল্লাহ রসুলকে এই জন্য দুনিয়ার সেরা মহিলাদেরকে আল্লাহ পাক তার স্ত্রী হিসেবে দান করেছিলেন। তার জীবনে প্রথম যদি খাদিজাতুল কুবরা না আসতেন আল্লাহ নবী সম্ভবত আল্লাহ ভালো দেন তিনি কিভাবে চলতেন। আপনারা তো ভাববেন 40 বছর এক বুড়ির সঙ্গে 25 বছর যুবকের বিয়ে হলো, আল্লাহর তো একটা অবিচার হলো। জেলখানে গিয়ে প্রথম আমাকে এই প্রশ্নের জবাব দিতে হয়েছিল জানেন, যখন ডিভিশনে গেলাম মন্ত্রী ফন্ত্রীদের সঙ্গে থাকতে লাগলাম, একজন মাগরেবের পর আমি দর্শ দিতাম, আমাকে প্রশ্ন করে বসলো আয়েশা একটা ছোট্ট মেয়ের সঙ্গে বয়স্ক নবীর সঙ্গে কেন বিয়ে হলো, এটাকে আল্লাহ নবী অন্যায় করেন নাই, তিনি তো জানেন ভালো করে যে কদিন পরে উনি মারা যাবেন, তখন তো আয়েশাটা তরুণী হিসেবে পড়ে থাকবে। তার কত কথা প্রশ্ন কত চিন্তা করেন, এরা এমপি মন্ত্রী রাখালে ওইগুলি মাথা ঢোকে খালি। আমলে এটা প্রশ্ন করলেন বটো, তো যে জোয়ান বয়সে 40 বছরের বুড়ি বিয়ে করলেন ওটা জিজ্ঞেস করলেন না, তো তখন কথা বল, আয়েশার জন্য এত দরদ, রসুলের জন্য দরদ হয় না? 25 বছরের তরুণ যুবক, 40 বছরের তার দুই তিন জায়গায় বিয়ে করা একটা ছেলে মেয়েওয়ালা মানুষকে বিয়ে করলেন, তিনি খেয়াল করেন না? যদি খাদিজাতুল কুবরার মতো মহিলা তার জীবনে না আসতো, আল্লাহ রসুল শান্ত শিষ্টে দিন প্রচার করতে পারতেন কিনা সন্দেহ। ওরকম উন্নত জ্ঞানী পুণ্যশীলা মহিলা পৃথিবীর খুব কম মানুষের ভাগ্যে জোটে। পুণ্যশীলা স্ত্রী, যার ভাগ্যে এই স্ত্রী জুটেছে সেই হলো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। হতে পারে আপনার টাকা নাই, হতে পারে পাকা বিল্ডিং নাই, টাইলস এর মেঝে বসবাস করেন না, কিন্তু আপনি সুখী পরিবার। আর ওই বড় বড় বিল্ডিং দেখেন যে কত অসুখী মানুষ পড়ে আছে সেখানে সারাদিনে, তাদের মধ্যে একটা হাসি নাই, বহু পরিবার আছে এরকম দেখবেন, তার চেয়ে আপনি অনেক সুখী। পুরুষের অধিকার শুনলেন, নারীর অধিকার শুনলেন। পুরুষকে অবশ্যই নারীর দিকে খেয়াল রাখতে হবে, নারীকে অবশ্যই তার স্বামীর দিকে খেয়াল রাখতে হবে। এই খেয়ালের ব্যতিক্রম ঘটায় বিভিন্ন ধরনের প্রচার প্রভাকাণ্ডা, সেজন্য আপনাদেরকে মাঝখানে একটা উদাহরণ দিয়ে দিলাম। এর সঙ্গে এটাও যোগ করে দিই, অশ্লীল সাহিত্য পত্র পত্রিকা এগুলো আজকে আমাদের যুব চরিত্র ধ্বংস করছে। বাপ মাদের উচিত হবে ছেলে কি পড়ে দেখার জন্য, দরকার রাত দুটোর সময় উঠে আপনি কম্পিউটার চেক করবেন ছেলে আজকে কি দেখলো গেমসের নামে। ফেতনার যুগে পড়ে গেছি, ফেতনা খুব বেশি। আপনি ছেলেকে মোবাইল কিনে দিয়েছেন, আপনি হয়তো জানেন না ওই মোবাইলের মধ্যে কি সে দেখে। জেলখানায় শেষের দিকে ইয়ং কিছু পুলিশ ঢুকলো, ইয়ং পুলিশ গুলা আমি বলি তোমার সালাত আদায় করো, আদায় করে না। একজন কামিল পাস, একজন বিএ পাস, সালাত আদায় করে না। মুরব্বী পুলিশ গুলো আমাকে নালিশ করে, স্যার এটা তো কথা শুনছে না, কি করবো? পরে আমি দেখো তোদের মোবাইল আছে কিনা, তাহলে হ্যাঁ স্যার মোবাইল তো আছে। কি করে তোরা রাত দুটো বন্ধু ওর মধ্যে কি দেখে? মুরব্বীরা বোঝে না মোবাইল কি চালাতে হয়, ওর মধ্যে কি দেখে আমিও জানতাম না। আমি জানি মোবাইল থেকে খবর শোনে, টেলিফোন আসে, প্রশ্ন কেউ জিজ্ঞেস করলে জবাব দিলে, এই বোধহয় মোবাইলের কাজ। ওর মধ্যে যে সিনেমা দেখা যায় আমি জীবনও জানতাম না। স্যার ওরা ওর মধ্যে সব দেখে। শেষকালে বাধ্য হলাম সুপার জেলারকে বলতে এই ইয়ং ছেলেগুলোকে সব মোবাইল কেড়ে নেবেন, এর বদমাশ। ও সেখান থেকে বিএ পাস করে গেছে, কমাল পাস করে গেছে, লেখাপড়া তাদের জীবনে কোনো প্রভাব বিস্তার করে নাই। অতএব যারা বাবা আছেন মা আছেন সাবধান, আপনার সন্তানকে আপনি আদর করে মোবাইল কিনে দিয়েছেন বহু টাকা দাম দিয়ে, আপনি জানেন না আপনি তাকে কত ক্ষতি করেছেন। ওই সন্তান কখনই আপনার দিকে তাকাবে না বুড়ো বয়সে। স্বামী স্ত্রীর পরে কিন্তু বাপ মার সেক্টর চলে আসলো, এইবার সন্তানদের স্তরে চলে আসেন। সন্তানদের প্রতি পিতামাতার হক, বড় হক হলো এই সন্তানদেরকে সবার আগে তার সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আগে তাকে ললিত কলা শেখানো যাবে না, তাকে আগে লার লাপ্পা শেখানো যাবে না, তাকে সবার আগে এটা শিখাতে হবে, হে সন্তান তুমি আপনার থেকে দুনিয়া আসো নাই, তোমার একজন সৃষ্টিকর্তা আছেন, তার কাছে তোমাকে একদিন ফিরে যেতে হবে এবং সারা জীবনের আমলের জবাবদিহি তা সেখানে তোমাকে করতে হবে। আল্লাহর কাছে জবাবদিহি করার মানসিকতা যদি আপনি আপনার সন্তানের মধ্যে সৃষ্টি করতে ব্যর্থ হন, ওই সন্তান আপনার জন্য জীবনের কাঁটা হবে, সে আপনার কোনো উপকারে লাগবে না। সন্তানের প্রতি পিতার সবচেয়ে বড় হক হলো তাকে দিন শেখানো, আর দিন শেখানো ফরজ, দুনিয়াটা অটোমেটিক আসবে। পেটের তাগিদে যে কোনো মানুষ যে কোনো রুজির পথ বেছে নেবে, এটার জন্য আপনি না বললেও চলবে, কিন্তু দিনটা তাকে আপনার শেখানো আপনার দায়িত্ব। আর এই জন্য দিন ইলম শিক্ষা করা ফরজ করা হয়েছে হাদিসে। তৌহিদ, রিসালাত, আখেরাত, ইমানে মজমাল, ইমানে মুফাসসাল, এগুলো অর্থ সহ ব্যাখ্যা সহ আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। এমএ পাশ করেছেন, ইমানে মজমাল জানেন না, ইমানে মুফাসসাল জানেন না, ইমানের ভিত্তিতে ছয়টি বস্তু আপনি খবর রাখেন না, এদেশের আলেম ওলামারাই জানেন আপনি কি বলবেন। যখন আরবি কায়দা লিখলাম 95 সালে, ইমানের ভিত্তি লিখলাম 6টা। আহলে সুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারি জেনারেল রাজশাহী ইউনিভার্সিটির আর একজন প্রফেসর সবাই মিলে ফতোয়া দিল, ডক্টর গালিব কাফের হয়ে গেছে, তাকে হত্যা করা ফরজ। শুধু তাকেই নয়, তার সাথী যারা আছে সবাইকে হত্যা করা ফরজ, ফতোয়া দিয়ে দিল, সব পত্রিকা বেরিয়ে গেল। এত বড় মূর্খ ওই মৌলবীরা, মানে আমরা তিরুকাল মুখস্থ করে আসছি আমন্ত বিল্লাহ মালায়েকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি ওয়াল কাদরি খায়রি ওয়া শাররি ওয়াল বাসে বাদাল মওত, তাই না? ওই বাসে বাদাল মওত আমি বাদ দিয়ে দিছি, ওয়াল ইয়াউমুল আখির আছে, আখিরাতে জবাবদিহিতা করা। আমি বিশ্বাস স্থাপন করিলাম আল্লাহর উপরে, তার ফেরেশতা মণ্ডলীর উপরে, তার প্রেরিত কিতাব সমূহের উপরে, তার প্রেরিত রসুলগণের উপরে, এবং পরকালের বিচার দিবসের উপরে। এরপরে বল বাস এ বাদ আল মৌত, মৃত্যুর পরে পুনরুত্থানের উপরে বলার দরকার আছে? আখের কখন হয়? মরা পরে তো হয়, নাকি আগেই হয়ে যাবে? তাহলে এটা একই কথা রিপিটেড হয়েছে, যেহেতু আল বাস এ বাদ আল মৌত বাদ দিয়ে দিয়েছি, অথবা আমি কাফের হয়ে গেছি। এখন কিন্তু আর কাফের বলে না, এখন দেখা যায় সমস্ত আলমরা এক কথাই বলছে, সৌদি আরব কুয়েত যত বড় আলমরা সবই তো ছটাই বলেছে, এখানে হুজুর এখন চুপসে গেছে। যারা মুসল্লি আছেন প্রত্যেকে বলছি আল্লাহর বাস্তে, আপনার বাচ্চাকে আগে এগুলো শিখান, আপনার বাচ্চাকে আগে ইমানের এই মূল বিষয়টি বোঝানোর চেষ্টা করুন, আল্লাহ কেমন, আমন্তু বিল্লাহে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবালতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আমি বিশ্বাস স্থাপন করিলাম আল্লাহর উপরে, কামা হুয়া যেমন তিনি, বিআসমাইহি তার নাম সমূহের উপরে, ওয়া সিফাতিহি তার গুণাবলী সহকারে, ওয়া কাবালতু এবং আমি কবুল করিলাম, জামিয়া আহকামিহি তার যাবতীয় হুকুম আহকামকে, ওয়া আরকানিহি যাবতীয় ফরজ ওয়াজিবকে। বয়স আপনার 40, 50, 60, 70 হয়ে গেছে, আজ পর্যন্ত আপনি এই কলমা পড়েন নাই, আপনি আল্লাহর বিধানকে কবুল করিলাম বলে কখনো স্বীকৃতি দেন নাই, আপনি কেমন করে মুসলমান হবেন? এখানে গিয়ে অনেক ব্যাখ্যা আছে, তাহলে সংক্ষেপে বলে দিই, আমি বিশ্বাস স্থাপন করিলাম আল্লাহর উপরে যেমন তিনি, ব্যাস। কেমন তিনি আপনার জানার কোন প্রয়োজন নাই, অদৃশ্যের বিষয় অদৃশ্য থাকবে। আপনার সন্তানের বিশ্বাস করে আল্লাহ আমার একজন আছেন, আমি দেখি বা না দেখি, আমার পরদাদাকে আমি দেখি নাই, তাই বলি কি আমার পরদাদা ছিল না? আমার দাদাকে আমি দেখি নাই, তাই বলি কি আমার দাদা ছিল না? আমার আব্বাকে আমি দেখি নাই, তাই বলি কি আমার আব্বা ছিল না? যদি এগুলো বিশ্বাস করা যায়, আল্লাহকে দেখেন নাই, আল্লাহকে বিশ্বাস করা যায় না? কামা হওয়া তিনি যেমন, এখানে গিয়ে মৌলবীরা ঘুরপাস লাগিয়ে দিয়েছে, আপনার ছেলের মাথা নষ্ট করে দেবে যদি মাদ্রাসায় যান, আপনাকে বলা হবে যত কল্লা তত আল্লাহ, যত মানুষ বসে আছে মুসল্লিরা সবাই আল্লাহ, কুত্তাটাও আল্লাহ, বিড়ালটাও আল্লাহ, সমস্ত সৃষ্টি স্রষ্টার অংশ, অতএব আত্মায় আত্মায় লীন হয়ে পরমাত্মায় বিলীন হয়ে যাও, চলো সবাই ওরসে যাই, আল্লাহর পরমাত্মার সঙ্গে মিলে যাই। পীর সাহেবের আসলে পীর না, ওটা হল আল্লাহ, কারণ ওটা আল্লাহরই একটা অংশ, আল্লাহর সঙ্গে বিলীন হয়ে যাওয়াটাকে ওদের ভাষায় বলে ফানাফিল্লা, ফানা মানে ধ্বংস হয়ে যাওয়া, আমার এই অস্তিত্ব আল্লাহর অস্তিত্বের মধ্যে বিলীন হয়ে গেছে, একে বলে ফানাফিল্লা। দলিল, আসমান থেকে বৃষ্টি পড়ে মহাসাগরের বুকে, সাগরের অথই জলধির মধ্যে আসমানের ওই বৃষ্টিবিন্দু নিমেষে হারিয়ে যায়, আমিও ঠিক তেমনি মহান আল্লাহর বিশাল অস্তিত্বের মধ্যে একটা সাধারণ মানুষ মৃত্যুবরণ করব, আমি আমার এই ছোট্ট আত্মাটা আল্লাহর মহান পরমাত্মার মধ্যে লীন হয়ে যাবে, আমার পৃথক কোন সত্তা নাই। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লামা ইকবালের বাড়িতে ফকির ভিক্ষা চাইতে গেছে, ফকির দোয়া করছে, ইকবাল আমি দোয়া করি তুমি মৃত্যুর পরে পরমাত্মার মধ্যে লীন হয়ে যাও। ইকবাল বলেন, এই বাবা ফকির এদিকে আস, তুমি দোয়া করো ইকবাল যেন মৃত্যুর পরে মহাসাগরের বুকে মুক্ত হয়ে ভেসে থাকে, যেন লীন না হয়ে যায়। কত চমৎকার পরিবর্তন, পার্থক্য দেখছেন? এই সেই মানুষ যে মানুষের সামনে ফেরেশতা পর্যন্ত সিজদা করেছে। নূর এবং মাটি কখনো এক হতে পারে না, আপনাকে শেখানো হবে আল্লাহ নূর, রসুল নূর, তুমিও নূর, আমিও নূর, নূরে নূরে সব মিল হয়ে গেলাম, টাকা কত। এই ধরনের অদ্ভুত ব্যাখ্যা দিয়ে এদেশে হাজার হাজার মানুষ ওরসের নামে ভিড় জমাচ্ছে। কারণ একটা দুর্নীতিবাজ লোক, কোটিপতি লোক, দুর্নীতির মাধ্যমে লক্ষ কোটি টাকা জমিয়েছে, মিথ্যা ভাউচার দিয়ে যে জনগণকে শোষণ করেছে, এইসব লোকগুলো বাঁচার কোন পথ খুঁজে পায় না, ওরা সব চলে যায় ওখানে। যদি আমার আত্মা মৃত্যু পরে হুজুরের ওসে পরমাত্মা সে লীন হয়ে যায়, তো আল্লাহ তার আমার কোনো শাস্তি দেবে না। আপনার ছেলেকে বিশ্বাস করাতে হবে স্রষ্টা এবং সৃষ্টি এক নয়, মা এবং বেটা যেমন এক নয়, যদিও মা মাই, মায়ের রক্ত বাপের রক্ত সন্তানের দেহে আছে, কিন্তু বাপ এবং সন্তান এক নয়। বাপ পেট ভরে খেলে সন্তানের পেট ভরে না, বাপ এমএ পাস করলে সন্তান এমএ পাস করে না, বাপ সালাত আদায় করলে সন্তানের সালাত আদায় হয়ে যায় না, তা পৃথক। ঠিক অমনি করে স্রষ্টা যিনি আরশের উপরে আছেন, অবস্থান করছেন, সেই আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে সম্পর্ক, সৃষ্টিকর্তা এবং সৃষ্টির ক্রিয়েচার এবং ক্রিয়েটর কখনো এক হতে পারে না। এই বিশ্বাস যদি আপনি শ্রদ্ধে না সৃষ্টি করে দেন, আপনার সন্তান মোশরেক হয়ে মরবে, আপনিও জাহান্নামী হবে। আমার ইউস্ট্রেক বিল্লাহে ফাকধারমাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো তার উপরে জান্নাতকে হারাম করা হলো, তার ঠিকানা হবে জাহান্নাম। অতএব সাবধান বাপ মারা, সন্তানকে আগে আল্লাহ সম্পর্কে শিক্ষা দিন। বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর নাম এবং আল্লাহর গুণ সম্পর্কে। বহু আকীদা সম্পন্ন মানুষের আকীদা হচ্ছে এই যে আল্লাহর যেমন আল্লাহর গুণ আছে, মানুষের ঠিক তেমনি দয়া করার গুণ আছে। আল্লাহর দয়া গুণ মানুষের দয়া গুণ, আল্লাহর ক্রোধের গুণ মানুষের ক্রোধের গুণ। তো আল্লাহর গুণের সঙ্গে মানুষের গুণ তো মিলে গেল, অর্থাৎ আল্লাহ মানুষ তো সমান। এটা বুঝিয়ে দিতে হবে যে আল্লাহর গুণ মানুষের গুণের সমান নয়। আল্লাহর গুণ হল মৃত্যু দান করা, জীবন দান করা, মানুষ জীবন দিতে পারে না, মৃত্যু দিতে পারে না। আল্লাহর গুণ হল রোগ দেওয়া, রোগ আরোগ্য করা, মানুষের ক্ষমতা নেই মানুষের রোগ আরোগ্য করা। আল্লাহর গুণ হল মানুষের রুজি দেওয়া, মানুষের ক্ষমতা নেই রুজির ব্যবস্থা করা। হ্যাঁ, সে বাজারঘাট করে কিনে এনে রান্না করে খেতে পারে, কিন্তু সে বেগুন বানাইতে পারে না, সে নিজের ধান বানাইতে পারে না, ধান ছিটাইতে পারে কিন্তু ধান তৈরি করতে পারে না, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। স্রষ্টার কিছু অংশ আপনাকে দেওয়া হয়েছে বলেই আপনি নিজেকে স্রষ্টা ভাবতে পারেন না। আল্লাহর নাম আছে, সে নাম আপনার নামের সঙ্গে মিলবে না। আল্লাহুল আসমাউল হুসনা ফাদউহু, আল্লাহর বহু সুন্দর সুন্দর নাম আছে কোরআনে, সে নাম ধরে আপনি আল্লাহকে ডাকবেন। রহমান, রহিম, নির্ণয়বিদ নাম আপনারা জানেন, আরবি কায়দা পড়ে দেখবেন। ওই নাম আপনি রাখতে পারেন না, ওই নাম আপনার হবে না। আমাদের বহু লোকের নাম আছে আল্লাহর সঙ্গে মিলে। ঢাকায় একটা বিখ্যাত হোটেল নাম হল আল রাজ্জাক, হওয়া উচিত ছিল আব্দুর রাজ্জাক, তাই না? তো হয়েছে আল রাজ্জাক, ওর আহলে হোটেল। কে ও শিখাবে? কে শিখালে তো উল্টা আপনাকে মারি খাওয়া লাগবে। ভুরি ভুরি সেরকি নাম আমাদের বাংলাদেশে আছে। আপনার সন্তান যখন তৈরি জন্ম হবে তাকে এগুলো আপনি ছোটতেই শেখাবেন যে বাবা তোর নাম রেখেছি কিন্তু আমি এই আল্লামা ইকবালের বাপ। সন্তান আদি হয় না, আল্লাহ কাছে বহু কান্নাকাটি করবে, একটা ছেলে হয়েছে কত আদরের। উনি বললেন আমি আমার ছেলেকে হাফেজে কোরআন করব, যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছে আমি তাকে আল্লাহর বাণী আগে মুখস্থ করাব। ছেলে কোরআন হেফজ করছে, নিজের তালে পড়ছে ছেলে, বাপ অলক্ষ্যে পিছনে এসে ছেলের সুকণ্ঠ হেফজ শুনে অলক্ষ্যে চোখ দিয়ে দু ফোঁটা পানি পড়েছে ছেলের মাথার উপরে। ছেলে চমকে তাকিয়ে দেখে আব্বা দাঁড়িয়ে আছে, আব্বা তুমি কাঁদছ? বাপ দোয়া করলেন ইকবাল, মই আল্লাহকে দোয়া করতে হোক তো ইকবাল মন্দ হো, হে ইকবাল আমি আল্লাহর কাছে দোয়া করছি তুমি যেন সৌভাগ্যবান হও। আল্লাহ তুজে কোরআনকে খাদেম বানায়, আল্লাহ যেন তোমাকে কোরআনের খাদেম বানান। হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর আল্লামা ইকবাল বলছেন তার জীবনীতে, আমি আজকে লন্ডনে এসেছি, আমি হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর হয়েছি, কিন্তু আমার শিকড় গ্রথিত আছে আমার আব্বার ছোট্ট একটি কথার মধ্যে, যেখানে আব্বা বলেছিলেন ইকবাল তো ইকবাল মন্ধ। আমি আল্লাহকে দোয়া করি, আল্লাহ ইকবাল তো কোরআনকে খাদেম হো, তুই কোরআনের খাদেম হও, ওই দোয়াটা আমার মাথায় আছে, আমি সারা জীবন কোরআনের খেদমতি করব, আব্বার নির্দেশ ফলো করে চলব। আপনি পিতা, আপনার ছেলেকে আগে কোরআনের খাদেম বানানোর জন্য আপনি সিদ্ধান্ত নেবেন। যখন আপনার ছেলে কোরআনের খাদেম হবে, সে নিঃসন্দেহে শয়তানের গোলামি করবে না। আর যদি একবার সে শয়তানের গোলামি শুরু করে দেয়, আপনি তাকে ঠেকাতে পারবেন না। আমন্ত বিল্লাহে কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতি ওয়া কাবালতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি কবুল করিলাম আল্লাহর দোয়া যাবতীয় বিধানকে এবং যাবতীয় ফরজ ও ওয়াজিবকে। এই কথা যদি আমরা বলি, তাহলে অটোমেটিক্যালি আপনারটা কর্তব্য বোধ দাঁড়াবে যে আমি তো কবুল করেছি। আমরা বিবাহের সময় কি করি, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছি, স্বামী স্ত্রী বসে আছে তাদের শশা স্থানে, কিন্তু স্বামী স্ত্রীকে কবুল করেন নাই, স্ত্রী স্বামীকে কবুল বলেন নাই, বিবাহ কি হবে? আপনি মুসলমান হিসেবে দুনিয়া বসবাস করছেন, আপনি আল্লাহর বিধানকে কখনো মুখে স্বীকৃতি দিয়ে কবুল করেন নাই, আপনি কেমন করে মুসলমান হবেন? ছোট্টবেলায় যদি আপনার বাচ্চা এটা অর্থ বুঝে পড়ে, আরবি কায়দায় এগুলো আমরা লিখে দিয়েছি, দয়া করে কিনবেন, পড়বেন, মুখস্থ করবেন, নিজের স্ত্রীকেও শিখাবেন যে দেখো এটা আমরা তো আজ কবুল পড়ি নাই, ভুল করেছি, তো বিয়ের কবুল পড়েছি, কিন্তু আল্লাহর আনুগত্যের কবুল তো পড়ি নাই। যদি প্রতিটি ঘরে এই শিক্ষা চলে আসাটা ফরজ, তালাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিম অমনি বলা হয়নি, এই ইলমটা ফরজ, এই ইলম পরকালীন ইলম, আখারাতকে জানা এলেম, আল্লাহকে জানার এলেম, রেসালাতকে জানার এলেম। রসুল কে? তিনি খালি নূরের নবী বলে মিলাদ পড়লে হবে? তিনি তো আল্লাহ এবং বান্দার মধ্যে রেসালাত, রসুল, মেসেঞ্জার, আল্লাহর মেসেজ গুলো তিনি বান্দার কাছে পৌঁছে দিয়েছেন, তার গুরুত্ব, তার মর্যাদা কত বেশি, এটা তো আমাকে শিখাতে হবে। তিনি যে কখনো মিথ্যা বলতে পারেন না, মহাপ্রশংসিত এবং মহাবিজ্ঞ আল্লাহর পক্ষ থেকে, প্রজ্ঞময় আল্লাহর পক্ষ থেকে। এই কথা যদি আপনার সন্তান শিখে নেয়, তাহলে সে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের জন্য জীবন দেবে, এর বাইরে কোনো কিছু টকাই করবে না। আমার জীবনটা তো সস্তা নয়, আমার রক্ত এত সস্তা নয় যে আমি যে কোনো পিছনে ছুটবার জীবন দেবো। আমার পয়সাগুলো আল্লাহর মালিকানায় আছে, আমার দেহের মালিকানা আল্লাহর হাতে, আমার রুহের মালিকানা আল্লাহর হাতে, আমি তা ব্যয় করবো আল্লাহর জন্য, আল্লাহ প্রেরিত বিধানের জন্য। কেন করব? যে এখানে কোনো ভুল নাই। যালিকাল কুরআন যালিকাল কিতাব কি আছে, লা রাইবা ফি, আমি এমন কোরআনের অনুসরণ করি যাতে ত্রুটি নাই, সন্দেহ নাই, মিথ্যা নাই, কিচ্ছু নাই। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যেখানে গ্রন্থকার বলেনি যে আমার বইতে ভুল হলে আগামীতে সংস্কার করে দেবা, ভুল ধরে দিলে, তাই বললাম না? কিন্তু আল্লাহর কিতাব একমাত্র গ্রন্থ পৃথিবীতে যার চ্যালেঞ্জ শুরু হয়েছে এইভাবে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা দিয়ে শুরু করা হয়েছে কোরআন। এমনি করে সারা কোরআনে চারবার চ্যালেঞ্জ করা হয়েছে, ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহ, মক্কাতেও তিনবার চ্যালেঞ্জ করা হয়েছে, মদিনাতেও একবার চ্যালেঞ্জ করা হয়েছে। এই হলো এই কোরআন অনুসরণ আপনার ছেলে করবে, যদি আপনি তাকে কোরআন সম্পর্কে তার অবহিত করেন ছোটবেলায়, তাহলেই তো করবে। যদি বাপ হিসেবে যদি আপনি তাকে একটু শিক্ষা দিতে ব্যর্থ হন, ওই সন্তান একদিন আপনার খুন করবে, যেভাবে নাটোরের মাকে খুন করেছে দুই ছেলে বড়ি। এটা হলো বাপের এবং মায়ের জন্য সন্তানের উপরে দায়িত্ব, কর্তব্য বলতে গিয়ে এতগুলো কথা চলে আসলো। এবার সন্তানের কর্তব্য কি বাপ মায়ের প্রতি? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফুন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লা মিনার রাহমাহ ওয়াকুল রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সূরা ইসরা পড়ে দেখুন, আল্লাহ বলছেন দেখো আমি স্থির ফয়সালা করে দিয়েছি, তোমার প্রভু স্থির ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ ব্যতীত তুমি কারো ইবাদত করবে না। দুই নম্বর ফয়সালা হচ্ছে এই, তুমি তোমার বাপ মায়ের আনুগত্য করবে, বাপ মায়ের প্রতি এহসান করবে, সবসময় দয়া করবে। যদি তোমার কাছে তোমার বাপ মা বার্ধক্য অবস্থা পৌঁছে যান, বাপ মা উভয়ই অথবা দুজনের একজন, খবরদার এমন আচরণ যেন করো না যে তারা অলক্ষে উফ শব্দটা বের করে। ওলা তাকুল্লামা উফ ওলা তানহার হুমা, কখন এই বাপ মাকে ঝিড়কে কথা বলবে না, খবরদার ধমক দিয়ে কথা বলবে না। বাপ মা এখন শিশুর মতো অনেক ভুল করতে পারে, তুমি সবসময় স্নেহের সঙ্গে আদরের সঙ্গে মহব্বতের সঙ্গে কথা বলবে। আকুল্লাহুমা কওলান কারীমা, হে সন্তান তোমার বাপ মায়ের সঙ্গে নরম দিলে দয়ার্দ্র চিত্তে কথা বলবে। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, রহমতের ডানা দয়ার ডানা বাপ মার জন্য বিছিয়ে দেবে। অকুর রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, বলো হে আল্লাহ আমার বাপ মাকে তুমি অনুরূপ ভাবে মেহরবানি করো, যেভাবে ছোটবেলা আমাকে কোলকের বাপ মা মানুষ করেছিল, ওই স্নেহ দিয়ে ওই রহম দিয়ে ওই দয়া দিয়ে আল্লাহ তুমি আমার বাপ মার উপরে রহম করো। এই দোয়া তুমি সন্তান বাপের জন্য করবে। দুর্ভাগ্য আজকে যেমন সন্তানরা বিবাহ শাদী করছে, মা আলাদা হয়ে যাচ্ছে, বাপ আলাদা হয়ে যাচ্ছে, নিজের ঘরে থেকেই বাপ মার কোন স্থান নাই নিজের সন্তানের কাছে। কারণ বউমা চাকরি করে, ছেলে চাকরি করে, সময় পায় না, তার নিজের ছেলে বিদায় সময় পায় না, বাপ মাকে বোঝা মনে করছে। এরপরও যদি বাপ মা সরকারি চাকরিজীবী হয়, তাদের যে পেনশনের টাকা থাকে ওই মায়ের দিকে ফিরেও তাকাবে না কোন ছেলে। ও দেখবে কখন মা মরবে, সাকসেস সার্টিফিকেট নিয়ে টাকাটা উঠাবে, মাত্র টাকা আছে, আমার টাকার কি দরকার। টাকার বাইরেও যে সেবা প্রয়োজন এটা আজকাল মানুষ ভুলে গেছে। এই জন্য যাকে আপনার উন্নত বিশ্ব বলেন, আমি তো বলি জাহিল বিশ্ব। আমেরিকা, ইংল্যান্ড, জাপান যত উন্নত, টাকার দিক থেকে উন্নত, এরা মনুষ্যত্বের দিক থেকে পশুর চাইতে অধম। তারা ওল্ড হোম বানিয়েছে, বৃদ্ধ নিবাস বানিয়েছে, সেখানে বাপ মা বুড়ো হলে বা চাকরি রিটায়ার করলে সেখানে পাঠিয়ে দেয়, মাসে মাসে টাকা পাঠিয়ে দেয়। বাপ মার সেবার কোন প্রয়োজন নাই, সেবার জন্য বুয়া রাখে, কাজের মেয়ে রাখে, সরকারি লোক রাখে। এর বহু নিন্দনীয় ঘটনা আপনাদের সামনে আছে। অতি সম্প্রতি পত্রের খবর আসছে, জাপানের এক মহিলা মা পাগল মত তাকিয়ে আছে কখন মেয়ে দেখা করতে আসবে। মাঝে মধ্যে একটু আসে, ওদিন দেখার দিন মেয়ের একটা বাচ্চা হয়েছে, নাতি এবং নানির যে কি সম্পর্ক যারা হয়নি তারা বুঝবে না। নানি বসে বসে ছোট্ট একটা কাপড় জামা বানিয়েছে নাতির জন্য। এমন সময় খবর হলো, হ্যাঁ আপনার দেখা এসেছে, আমরা জেলখানা মানুষ আমরা জানি যেদিন দেখা আসতো আমাদের আমরা পাগল হয়ে যেতাম, কবে আজকে কাঠের একটু প্রিয় মানুষের মুখটা আজকে দেখবো। ওই অবস্থায় ঘটে, নানি নাতি আসবে, জামা কাপড় নিয়ে রেডি বসে আছে, মেয়ে আসবে। হঠাৎ পিউন এসে বলছে, এই আপনার মেয়ে এসেছিল, টাকা দিয়ে চলে গেছে, তার সময় নেই বসার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওইখানে নাতি বলে, হায় আল্লাহ আমি নাতনির মুখটা দেখতে পেলাম না, ওইখানে হাট পেল মরে গেছে, টাকার কি দরকার আমার। মনুষ্যত্ব মানবতা ধ্বংস হয়ে গেছে বস্তুবাদ আশার করে, টাকা দিয়ে সবকিছু মূল্যায়ন করা হয়। আলু ভর্তা ডাল খাওয়া অনেক ভালো, বিরিয়ানি খাওয়া চাইতে টাকা দিয়ে। অতএব সন্তানের দায়িত্ব বাপ মায়ের প্রতি, এটা আমরা বুঝতে পারলেন। সন্তান যদি বাপ মায়ের প্রতি দায়িত্ব পালন না করে, আল্লাহ রাসূল বলছেন সাখাতুল ওয়ালিদে সাখাতুর রব্বে, রেজাল ওয়ালিদে রেজাল রব্বে। বাপ মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বাপ মায়ের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আপনি যত বড় কামেল পাস হন, এমএ পাস হন, ডক্টর ডিগ্রি করেন, যদি বাপ মা আপনার অসন্তুষ্ট থেকে, আপনার জাহান্নাম নির্ধারিত। আপনার কোন ডিগ্রি কোন সালাত সিয়াম আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, বাপ মার কাজে পড়ে আসে। অতএব সাবধান, পিতামাতার প্রতি সন্তানের হক, স্বামীর প্রতি স্ত্রীর হক, সন্তানের প্রতি পিতামাতার হক, যার যে হক আছে যথাযথভাবে যদি আমরা আদায় না করি, তাহলে আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহ পাকের কাছে কিয়ামত দিন আমরা ধরা পড়ব। আল্লাহ বলছেন ইয়া আইয়ুল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা উকুদুহা আন-নাস ওয়াল হিজারা, হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমাদের পরিবারের জন্য জাহান্নামের টুকরা না হয়, এই বাঁচানোর দায়িত্ব পরিবারের প্রধান যারা থাকেন, পিতা মাতা স্বামী স্ত্রী প্রত্যেকেরই দায়িত্ব নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিজ নিজ পরিবার গঠনে তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাআরিল মুসলিমিন।